যাহাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে, যাবত তাহারা তোমাদের চুক্তিতে স্থির থাকিবে, তোমরা তাহাদের চুক্তিতে স্থির থাকিবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদেরকে পছন্দ করেন। কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়া লা যিম্মা ইয়ুরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাবা কুলুবুহুম ওয়া আকছারুহুম ফাসিকুন। কেমন করিয়া থাকিবে, তাহারা যদি তোমাদের উপর জয়ী হয় তবে তাহারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোন মর্যাদা দিবে না, তাহারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু তাহাদের হৃদয় উহা অস্বীকার করে, তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলান ফাসাদদু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তাহারা আল্লাহর আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবং তাহারা লোকদেরকে তাহার পথ হইতে নিবৃত্ত করে, নিশ্চয় তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়া লা যিম্মা ওয়াউলাইকা হুমুল মুতাদুন। তাহারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না, তাহারাই সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ দীন وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ। অতঃপর তাহারা যদি তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয় তবে তাহারা তোমাদের দীনই ভাই, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি। وَإِن نَكَثُوا أَيْمَانَهُم بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। তাহাদের চুক্তির পর তাহারা যদি তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্বন্ধে বিদ্রুপ করে তবে কাফিরদের প্রধানদের সঙ্গে যুদ্ধ করো, ইহারা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি রহিল না, যেন তাহারা নিবৃত্ত হয়। আলা তুকাতিলুন কওমান নাকাসু আইমানহুম ওয়াহাম্মু বিইখরাজির রাসূল ওয়াহুম বাদাউকুম আউয়াল মাররা আতাখশাউনহুম فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُؤْمِنِينَ। তোমরা কি সেই সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিবে না যাহারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে ও রাসূলকে বহিষ্কারের জন্য সংকল্প করিয়াছে? উহারা এই প্রথম তোমাদের বিরুদ্ধে আচরণ করিয়াছে, তোমরা কি তাহাদের ভয় করো? আল্লাহকে ভয় করাই তোমাদের পক্ষে অধিক সমচিন যদি তোমরা মুমিন হও। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين। তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে, তোমাদের হাতে আল্লাহ উহাদেরকে শাস্তি দিবেন, উহাদেরকে লাঞ্ছিত করিবেন, উহাদের উপর তোমাদেরকে বিজয়ী করিবেন ও মুমিনদের চিত্ত প্রশান্ত করিবেন। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম ওয়ায়তুবু আল্লাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলিমুন হাকীম। এবং তিনি উহাদের অন্তরে ক্ষোভ দূর করিবেন, আল্লাহ যাহা কি ইচ্ছা তাহার প্রতি ক্ষমা পরায়ণ হন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا تَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَةً وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছাড়িয়ে দেওয়া হইবে যখন পর্যন্ত আল্লাহ না প্রকাশ করেন তোমাদের মধ্যে কাহারা মুজাহিদ ও কাহারা আল্লাহ তাহার রাসূল ও মুমিনগণ ব্যতীত অন্য কাহাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে নাই তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে এমন হইতে পারে না উহারা এমন যাদের সমস্ত কর্ম ব্যর্থ হইয়াছে এবং উহারা দুযুগেই স্থায়ীভাবে অবস্থান করিবে إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين তাহারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না অতএব আশা করা যায় তাহারা হইবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين হাজীদের জন্য পানি সরবরাহ এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি তাহাদের পুণ্যের সমজ্ঞান করো যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর নিকট উহারা সমতুল্য নয় আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন যাহারা ঈমান আনে হিজরত করে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ আর তাহারাই সফল কাম ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাত وَجَنَّاتٍ لَّهُمْ فِيهَا نَعِيمٌ مُّقِيمٌ ওয়াদের প্রতিপালক ওয়াদেরকে সুসংবাদ দিতেছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের যেখানে আছে তাহাদের জন্য স্থায়ী সুখ শান্তি خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم সেখানে তাহারা চিরস্থায়ী হইবে নিশ্চয় আল্লাহর নিকট আছে মহা পুরস্কার يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم من

وظهر أمر الله حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون. পূর্বে উহারা ফিতনা সৃষ্টি করিতে চাহিয়াছিল এবং উহারা তোমার বহু কর্মে উলট পালট করিয়াছিল যতক্ষণ না উহাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য আসিল এবং আল্লাহর আদেশ বিজয় হইল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين. এবং উহাদের মধ্যে এমন লোক আছে যে বলে আমাকে অভ্যর্থি দাও এবং আমাকে ফিতনায় ফেলিও না, সাবধান, উহারাই ফিতনাতে পড়িয়াছে, জাহান্নাম তো কাফিরদেরকে বেষ্টন করিয়াই আছে। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়াইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়ায়াতাওয়াল্লাউ ওয়াহুম ফারিহুন। তোমার মঙ্গল হইলে তাহা উহাদেরকে পীড়া দেয় এবং তোমার বিপদ ঘটিলে উহারা বলে আমরা তো পূর্বাহ্নেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়াছিলাম এবং উহারা উৎফুল্ল চিত্তে সরিয়া পড়ে। কুল লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের জন্য আল্লাহ যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহা ব্যতীত আমাদের অন্য কিছু হইবে না, তিনি আমাদের কর্ম বিধায়ক এবং আল্লাহর উপরেই মুমিনদের নির্ভর করা উচিত। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون. بلو তোমরা আমাদের দুইটি মঙ্গলের একটির প্রতীক্ষা করিতেছ এবং আমরা প্রতীক্ষা করিতেছি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হস্ত দ্বারা, অতএব তোমরা প্রতীক্ষা করো আমরা তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। উল আনফিকু তাওআন আও কারহান লান ইউতাকাব্বাল মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। বলো তোমরা স্বেচ্ছায় ব্যয় করো অথবা অনিচ্ছায়, তোমাদের নিকট হইতে তাহা কিছুতেই গৃহীত হইবে না, তোমরা তো সত্য ত্যাগী সম্প্রদায়। ওয়ামা মানাআহুম আন তুকবাল মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহ উহাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হইয়াছে এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলকে অস্বীকার করে, সালাতে শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃত ভাবে অর্থ সাহায্য করে। ফালা তুআজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে, আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান, উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে। ওয়াইহলিফুন বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়ামা হুম মিনকুম ওয়ালা ولكنهم قوم يفرقون ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয় বস্তুত উহারা এমন এক সম্প্রদায় যারা ভয় করিয়া থাকে لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ওরা কোনো আশ্রয়স্থল কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পাইলে উহার দিকে পলায়ন করিবে ক্ষিপ্র গতিতে ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ওদের মধ্যে এমন লোক আছে যে সাদাকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে অতঃপর ইহার কিছু উহাদেরকে দেওয়া হইলে উহারা পরিতুষ্ট হয় আর ইহার কিছু উহাদেরকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয় ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون ভালো হইতো যদি উহারা আল্লাহ ও তাহার রাসূল উহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে পরিতুষ্ট হইতো এবং বলিত আল্লাহই আমাদের জন্য যথেষ্ট অচিরেই আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায় এবং তাহার রাসূল আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল সাদাকা তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য দাসমুক্তির জন্য ঋণ ভারাক্রান্তদের আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য ইহা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এবং উহাদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী বল তাহার কান তোমাদের জন্য যাহা মঙ্গল তাহাই শুনে সে আল্লাহই ইমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যাহারা মুমিন সে তাহাদের জন্য রহমত এবং যাহারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ুরদুহু ইন কানু মুমিনিন ওরা তোমাদেরকে সন্তুষ্ট করিবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে আল্লাহ ও তাহার রাসূল ইহারই অধিক হকদার যে ওরা তাহাদেরকেই সন্তুষ্ট করে যদি ওরা মুমিন হয় আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফান্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের বিরোধিতা করে তাহার জন্য তো আছে জাহান্নামের অগ্নি যেখানে সে স্থায়ী হইবে উহাই চরম লাঞ্ছনা ইয়াহযারুল মুনাফিকুন আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম

তাহাদের সঙ্গে বসিয়াই থাকো। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহ ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। উহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনো উহার জন্য জানাজার সালাত পড়িবে না এবং উহার কবর পার্শ্বে দাঁড়াইবে না। উহারা তো আল্লাহ ও তাহার রাসূলকে অস্বীকার করিয়াছিল এবং পাপাচারী অবস্থায় উহাদের মৃত্যু হইয়াছে। ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ-দুনিয়া ওয়া তাযহাক আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে। نزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين। আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের সঙ্গী হইয়া জিহাদ করো এই মর্মে যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে আমাদেরকে রেহাই দাও, যাহারা বসিয়া থাকে আমরা তাহাদের সঙ্গেই থাকিব। রাদু বি আইয়াকুনু মাআল খাওয়ালিফি ওয়া তুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। উহারা অন্তঃপুরবাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করিয়াছে এবং উহাদের অন্তর মোহর করা হইয়াছে, ফলে উহারা বুঝিতে পারে না। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কিন্তু রাসূল এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে, উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম। আআদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছেন জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা স্থায়ী হইবে, ইহাই মহা সাফল্য। ওয়াজাআ আল মুআযযিরুনা মিনাল আ'রাবি লিয়ুযযানা লাহুম ওয়া ক্বাআদা আল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু সায়ুসীবু আল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। মরুবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত পেশ করিতে আসিল যেন ইহাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং যাহারা বসিয়া রইল তাহারা আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে মিথ্যা বলিয়াছিল, উহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের মর্মন্তুদ শাস্তি হইবেই। লাইসা আলাল দুআফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা আলাল মুহসিনিনা মিন সাবীল ওয়াল্লাহু গাফুরুর রাহীম। যাহারা দুর্বল, যাহারা পীড়িত এবং যাহারা অর্থ সাহায্যে অসমর্থ, তাহাদের কোনো অপরাধ নাই। যদি আল্লাহ ও রাসূলের প্রতি তাহাদের অবিমিশ্র অনুরাগ থাকে, যাহারা সৎকর্মপরায়ণ তাহাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নাই। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ওয়ালা আলাল লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লু تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون উহাদের কোনো অপরাধ নাই যাহারা তোমার নিকট বাহনের জন্য আসিলে তুমি বলিয়াছিলে তোমাদের জন্য কোনো বাহন আমি পাইতেছি না, উহারা অর্থ ব্যয় অসামর্থ্য জনিত দুঃখে অশ্রু বিগলিত নেত্রে ফিরিয়া গেল। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون جهر أبهب مكتوهيو أبهتي پرتنا كوريا چه অবশ্যই উহাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে, উহারা অন্তপুর বাসিনীদের সঙ্গে থাকাই পছন্দ করিয়াছিল, আল্লাহ উহাদের অন্তর মোহর করিয়া দিয়াছেন ফলে উহারা বুঝিতে পারে না। ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'না আল্লাহু মিন আখবারিকুম وَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে উহারা তোমাদের নিকট অজুহাত পেশ করিবে, বলিও অজুহাত পেশ করিও না, আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করিব না, আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানাইয়া দিয়াছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসূল অতঃপর যিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তাহার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হইবে এবং তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে অচিরেই উহারা আল্লাহর শপথ করিবে যাহাতে তোমরা উহাদের উপেক্ষা করো, সুতরাং তোমরা উহাদেরকে উপেক্ষা করিবে, উহারা অপবিত্র এবং উহাদের কৃত কর্মের ফলস্বরূপ জাহান্নাম উহাদের আবাসস্থল। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন ওরা তোমাদের নিকট শপথ করিবে যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও, তোমরা উহাদের প্রতি তুষ্ট হইল আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না। আল আ'রাব আশাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদার আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম কুফরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ তাঁর রাসূলের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা ইহাদের অধিক, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم মরুবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে, মন্দ ভাগ্য চক্রে উহাদেরই হোক,